দেখলেন লম্বায় মাপলেন, তখন তিনি পায়ের কুড়ালিকে তুলে উঁচু হয়ে দাঁড়িয়ে নিজেকে লম্বা অপমান করতে চাইলেন। ছোট হবে হ্যাঁ, যখন আল্লাহ মাপটা দেখি তখন পায়ের কুড়ালিকে উপর দিকে তুলে দিয়ে নিজেকে লম্বা অপমান করছেন, যাতে করে জেহাদে শরিক হতে পারি। অবশেষে তিনি যখন তাকে ফিরে দিতে বললেন, রাসূলুল্লাহ বললেন, না তোমার এসব চলবে না, তোমার যাওয়া হবে না, কারণ তোমার বয়স হয়নি। তখন তিনি কাঁদতে লাগলেন, বয়স হতে যায়নি, আবেগ ভরাবন, জান্নাতের লোভে আবেগ ভরাবন, আর দেহে তাজা রক্ত, কাঁদতে লাগলেন। অতঃপর নবী সাল্লাম তার কান্না দেখে তাকে বদরে যেতে অনুমতি দিয়ে দিলেন, আর সেখানে গিয়ে যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। এই হল আমাদের যুবকদের অবস্থা। আমাদের সেই প্রথম যুগের ইসলামের শুরুর দিকে প্রথম যুগের এই যুবকদের অবস্থা, সাদ ইবনে খাইসামা আর খাইসামা বাপ বেটা, তারা এক জিহাদে বের হচ্ছিলেন। তো আব্বা বললেন যে বাবা সংসার তো দেখতে হবে, তা তুমি ছোট আছো, তুমি ছেলে, ছেলে হিসাবে তুমি সংসারে থাকো, আমি জেহাদে যাই। দুজনের মধ্যে একজনকে সংসারে থাকতে হবে, কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে, তারপরে মা আছে। ছেলে বলছে আব্বা আপনি বাড়িতে থাকুন আমি যাই। আব্বা বলছেন ছেলে বাবা তুমি বাড়িতে থাকো আমি যাই। প্রত্যেকের মনের লোক কিসে, জান্নাতের লোক, শাহাদাতের লোক, শেষকালে ফয়সালা হলো লটারি করা হোক, লটারিতে তার নাম আসবে সেই যাবে গলা কাটাতে জেহাদে। লটারি করা হলো, লটারির ভাগে পড়লো কার ছেলে, সাদের ভাগে পড়লো। তবুও আব্বা বললেন বাবা তোমার নামে লটারি পড়েছে, তুমি হকদার যাওয়া, কিন্তু আমাকে এ ব্যাপারে অনুমতি দাও, তুমি ছেলে, তুমি বাড়িতে থাকো, আমি যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে। ছেলে কি বলছে জানেন? ছেলে বলছে ইয়া আবাতি লাউ কানা গায়রাল জান্নাতি ফাআল, আব্বা যদি জান্নাত ছাড়া অন্য জিনিসের ব্যাপারে হতো তাহলে আমি আপনাকে নিজের উপরে প্রাধান্য দিতাম, এ ব্যাপারে আপনাকে প্রাধান্য দেব না। জান্নাত, জান্নাতের লোক, এই জান্নাতের উপরে প্রাধান্য আমি বাপ হলেও আমি আপনাকে দেবো না, কারণ জান্নাত চাই আমাকে আগে, অন্য বিষয়ে সমস্যা নেই, কিন্তু জান্নাতের ব্যাপারে ইয়া আবাতি লাউ কানা গায়রাল জান্নাতি ফাআল, যদি জান্নাত ছাড়া অন্য বিষয় হতো তাহলে আমি প্রাধান্য দিতাম, কিন্তু জান্নাতের জন্য আমি আগে। ওহুদ যুদ্ধের দিন ওইভাবে সৈন্য নির্বাচনের সময় ছোট বড় দেখা হচ্ছিল, মাফ করা হচ্ছিল, অনেকে ছোট বলে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। তাদের মধ্যে রাফে বিন খাদিজ ও সামুরা বিন জুন্দুব দুজন সাহাবি, পরবর্তীতে রাফেকে অনুমতি দেওয়া হল, কারণ ছিল যে তিনি ছোট হলেও তীরন্দাজ ছিলেন, তীর মারতে পারতেন। তা থেকে সামুরা কাঁদতে লাগলেন, একই বয়সের, প্রায় একই সমবয়স্ক, ওকে অনুমতি দেওয়া হলো কেন, না ও তীরন্দাজ, আর একে অনুমতি দেওয়া হলো না, কারণে তীরন্দাজ ছিলেন না। তাই সামুরা কাঁদতে লাগলেন, মরণের জন্য কাঁদতে লাগলেন, মরবার জন্য কাঁদতে লাগলেন। আর আমাদের কি উল্টো, আমাদের উল্টো মরণের জন্য কাঁদতে লাগলেন। অতঃপর তিনি তার সৎ বাপের কাছে অভিযোগ করে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিকে অনুমতি দিলেন আর আমাকে দিলেন না, অথচ আমি ওকে কুস্তি লড়লে পরে লড়াই হারিয়ে দেব, আমি যদি ওর সঙ্গে কুস্তি লড়ি তো ওকে আমি হারিয়ে দেব। এ খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি উভয়কে কুস্তি লড়তে আদেশ দিলেন। অতঃপর সত্যি সত্যি সামুরা তাকে তাতে বিজয়ী হলেন, সামুরা জিতে গেলেন এবং তিনি তাকেও যুদ্ধে অনুমতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অনুমতি দিলেন। দেখলাম প্রতিযোগিতা এমনি পাচ্ছেন না, প্রতিযোগী জান্নাতে যাওয়ার জন্য আরেকজনকে কুস্তি লড়াইয়ে হারিয়ে দিয়ে নিজেকেও জান্নাতি প্রমাণ করার জন্য, নিজেকে জান্নাতি, জান্নাতের উপযুক্ত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আব্দুর রহমান বিন আওফ তিনি বলেন বদর যুদ্ধের সারিতে আমি দাঁড়িয়েছিলাম, এমন সময় দুই আনসারি তরুণ, ছোট ছোট দেখেন তরুণ, এই কেবলমাত্র 70 যুবক, এমন সময় দুই আনসারি তরুণকে আমার ডানে বামে লক্ষ্য করলাম। ওদের একজন ইঙ্গিতে আমাকে বলল চাচা আপনি কি আবু জেহেলকে চেনেন, আবু জেহেল এখন কার যুদ্ধে লড়তে এসেছে, আবু জেহেল মুহাম্মাদের বিরুদ্ধে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি কি ওকে চেনেন? আমি বললাম হ্যাঁ, তার সাথে তোমার কি দরকার আছে, তুমি কি করবে? সে বলল আমি শুনেছি, আমি শুনেছি যে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে। আল্লাহর কসম, সেই সত্তার কসম, আমি যদি তাকে দেখতে পাই তাহলে তার পিছন ছাড়ব না, যতক্ষণ না আমাদের দুজনের মধ্যে একজন সত্তর মৃত্যুবরণ না করেছে, হয় আমি মরব না হয় সে মরবে। সাহস দেখছেন? অথচ আবু জেহেল চন্দ্রের যোদ্ধা, আরে একজন তরুণ। এই কথা শুনে আমি অবাক হলাম। একটু পরে দ্বিতীয় জন একই পদ্ধতিতে ওই একই কথা বলল, অকস্মাৎ আবু জেহেলকে লোকদের মাঝে চলতে দেখলাম, আর একজন কে? তার ভাই। আরেকজনকে? তার ভাই। আমি বললাম তোমরা দেখছো ওই হচ্ছে সেই লোক যার ব্যাপারে তোমরা তোমাকে প্রশ্ন করছো, ওই কথা আবু জেহেল, দূর থেকে দেখছো ওই লোকটা হচ্ছে আবু জেহেল। শোনা মাত্র উভয়ে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আবু জেহেলকে হত্যা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে বলছে আমি করেছি, ও বলছে আমি করেছি, দুজনের মধ্যে বলছে আমি করেছি, এক ভাই বলছে আমি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি তরবারি মুছে ফেলেছো? তারা বললেন যে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখলেন, তারপর দেখলেন দুজনের তরবারিতেই রক্ত লেগে আছে, বললেন তোমরা উভয়ই তাকে হত্যা করেছ, দুজনেই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আবু জেহেলকে হত্যা করা হয়েছিল। অন্যান্য বর্ণনায় আছে যে আবু আবু আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিল, কিন্তু ওদের হামলা করার পর আবদুল্লাহ বিন মাসুদ তারপরে তাকে সর্বশিরশ্ছেদ করেছিলেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবীর পরিচয় ছিল গাসিলুল মালায়েকা, কি নাম ছিল তার? তার নাম কি? নাম কি? হানজালা। হানজালা মৃত্যুর পরে তাকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন। পরিচয় পত্রটি তিনি উহুদ যুদ্ধে শহীদ হওয়ার পর পেয়েছেন। ঘটনাটি কি? উহুদ যুদ্ধের সময়ে যখন জিহাদের জন্য আহ্বান করা হলো, যুদ্ধ সারা দিয়ে দিতে গিয়ে তিনি স্ত্রীর পরও গোসল করার সুযোগ পাননি। ওই অবস্থাতেই উহুদ যুদ্ধে যোগদান করেছিলেন এবং লড়তে লড়তে শহীদ হয়ে গেছিলেন। শহীদগণের হুকুম হচ্ছে রক্তাক্ত অবস্থাতে বিনা গোসলে দাহন করা হবে। তাতে গোসল আছে না, শহীদদের গোসল নেই, সুতরাং বিনা গোসলে দাহন করা হবে। তার ক্ষেত্রে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ইন্নি রাআইতুল মালায়েকাতা তাযসিলু হানজালাতা ইবনে আবি আমির বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া বিমাইল মুজনি ফি সিহাফিল ফিদদা। আমি দেখলাম যে ফেরেশতাগণ হানজালাকে গোসল দিচ্ছেন আসমান ও জমিনের মধ্যখানে বৃষ্টির পানি দ্বারা, চাঁদের